ভাল পাই গলিছি না জানে না তোমাকে দা আস্তে আস্তে মো হৃদয়ে তো স্পন্দন গীত গায়ে দা ওরে পিয়া মো দুনিয়া তো প্রেমরে মহকি যায় একি হয় পাগল আমি কন্দায় হসায় ঝুমায় ধে ভাল পাই গলিছি না জানে না তোমাকে পাদ পড়িলা যেবে জীবনে মোর পরদেশী হেলা মন প্রথম থর প্রথম থর হয় ছাতি ভিতরে এতে প্রেম যে থিলা তে মু দেখিলা পরে জনা পড়িলা জনা পড়িলা ওরে সাথী দিন রাতি খালি মন তোতে খোঁজু থায়ে একি হায় পাগল আমি কন্দায় হসায় ঝুমায় ভ্যা ভাল পাই গলিছি না জানে না তোমাকে দেহ কু ছুঁয়ে যেবে কল খরা লাগে গাটা সারা বরসে হীরা ও বরসে হীরা হ্যাঁ যৌ দিন প্রিয়া তোর দেখা মিলে না ফুল সিনা ফুটে হেলে ফুটি বাসে না ফুটি বাসে না ওরে মাহি দে কহি কাই তোতে এতে ভাল পায় একি হায় পাগল আমি কন্দায় হসায় ঝুমায় ভ্যা ভাল পাই গলিছি না জানে না তোমাকে ভ্যা হ্যাঁ